بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. الله رب العالمين لاک لاک شکر যে আজকার এই জুমআতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের খুতবা সিরাতে মুস্তাকিম, সরল সোজা পথ, এটাই আজকের খুতবার বিষয়। আমরা এ আয়াতটির সাথে এতই পরিচিত, মুসলমান মাত্রেই যারা নামাজ পড়ি, আমরা এক বছর 365 দিনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফরজ নামাজে 6205 বার বলে থাকি। হে আল্লাহ, তুমি আমাদিগকে সিরাতে মুস্তাকিম দেখাও, এ দোয়া সবচেয়ে বেশি কিন্তু আমরা করে থাকি। অন্য যত দোয়াই আমরা করি না কেন, এ দোয়াটি ভালো থাকি মন্দ থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, সর্ব অবস্থাতেই নামাজ যখন আদায় করি তখন কিন্তু এই সিরাতে মুস্তাকিম আমরা বলে থাকি। আর এতে বছরে ফরজ নামাজে 6205 বার কমপক্ষে, সুন্নত 12 রাকাত নামাজ আমরা পড়ে থাকি কমপক্ষে এই ফরজের আগে পরে, তাতে বছরে আমরা 4380 বার কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা পড়তে গিয়ে পড়ে থাকি বলে থাকি। কমপক্ষে দুই ঈদের নামাজ পড়ে থাকি, এতেও কমপক্ষে 4 বার। এই হিসাবে দেখা যায় কম বেশি আমরা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বছরে 10549 বার বলি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক এই পথটি দেখাও 10549 বার। অথচ অনেকেই আমরা বুঝি না যে এই সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে যা চাইলাম, প্রার্থনা করলাম, এটা কি? এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিন্তু বলেই যাচ্ছি, এই বিষয়টি আমাদের বুঝবার প্রয়োজন আছে। আমরা বুঝবার পর যারা বুঝতে পারছেন না তাদের কাছে এই দাওয়াত পৌঁছবার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরফ 43 নম্বর সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঠিক 19 নম্বর সূরা সূরা মরিয়াম তার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, إِنَّ اللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ الله বলেন, হে নবী, ওদেরকে বলে দাও আল্লাহ হুয়া রব্বি ওয়া রব্বুকুম, তিনি হচ্ছেন আমার প্রভু, আমার রব, এবং তিনি হচ্ছেন তোমাদের রব। ফাবুদুহু, এই রবের ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম দুটো কথার নাম, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নেওয়া। দ্বিতীয় হচ্ছে এই রব আল্লাহ তাআলার ইবাদত করা। এই দুটো সম্পর্কেই আল্লাহ বলেন যে ওদেরকে বলে দাও হাজা সিরাত মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নেওয়ার অর্থ কি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বুস সামাওয়াতি ওয়া রব রব্বুকুম ওয়া রব السماوات والأرض الذي فطرهن سورة الأنبياء 20 نمبر سورة 56 نمبر آيات ربكم ورب السماوات والأرض جني تمادير প্রভু তোমাদের রব, তিনি আসমান এবং জমিনের রব। ফাতারা হুন্না, এই আসমান জমিন আর এর মধ্যে যা কিছু আছে এর সকলের সৃষ্টিকর্তা হচ্ছেন রব্বুকুম, তোমাদের রব। সোজা অল্প কথায় এর অর্থ হল রব তিনি যিনি সৃষ্টিকর্তা। জমিন ও আসমান এর মধ্যে যেখানে যা কিছু সৃষ্টি আছে এর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার নামই হচ্ছে ওই আল্লাহকে রব বলে বিশ্বাস করা। সৃষ্টিকর্তা বিশ্বাস করার পর এই রবের মধ্যে আরেকটি অর্থ আছে, পালন কর্তা। সৃষ্টি করার পর লালন পালন করেন কে? এই প্রতিপালন কর্তাও হচ্ছেন আল্লাহ। যেমন এই সূরায়ে ফাতিহার প্রথমেই তো আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন গোটা সৃষ্টি এর প্রতিপালন কর্তা একমাত্র আল্লাহ। তারবিয়াতের অর্থ হল যে সৃষ্টির যেখানে যা প্রয়োজন সেই প্রয়োজন পূর্ণ করার নামই হচ্ছে তারবিয়াত। আর এটা যিনি করেন তিনি হচ্ছেন রব। কার কোন জিনিসটি কোথাও প্রয়োজন নেই, এই অপ্রয়োজনীয় জিনিসটাকে সেখান থেকে সরিয়ে তার বাসের উপযোগী করা এবং তার জন্য সেই স্থান কাল পাত্রকে উপযুক্ত করে দেওয়ার নামই হচ্ছে তারবিয়াত। আর যিনি তা করেন তাকে বলা হয় রব। আল্লাহ রাব্বুল আলামিন যে রব, এর মধ্যে তৃতীয় আরেকটি অর্থ আছে তিনি মালিক। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক তার তোমরা ইবাদত করো। মালিকানা সত্য যার তিনি হচ্ছেন রব। সূরায়ে জাসিয়া 45 নম্বর আয়াত, 45 নম্বর সূরা, 36 নম্বর এবং 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালিল্লাহিল হামদ, সেই আল্লাহর জন্য সকল প্রশংসা, রব্বুস সামাওয়াতি ওয়া রাব্বিল রব্বুস সামাওয়াতি ওয়া রাব্বিল বিল আর রব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, ওয়া রব্বিল আলামিন, আর সকল সৃষ্টি সৃষ্টি করার পর তার মালিকানা অন্য কাউকে ছেড়ে দেননি। তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর তার মালিকানা তিনি তার নিজের হাতেই রেখে দিয়েছেন। ওয়া রব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আর এই সৃষ্টির উপরে প্রভুত্ব আর প্রাধান্য কেবলমাত্র আল্লাহর আর অন্য কারণ নয়। অতএব রব এর একটি অর্থ হচ্ছে মালিকানা, প্রভুত্ব ও প্রধান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে রব বলে দাবি করেছেন তার চতুর্থ আরেকটি অর্থ হচ্ছে রব্বিন নাস, এই যে মানুষ এর প্রভু সেই আল্লাহ। মালিকিন নাস, এই মানুষের মালিক সেই আল্লাহ। ইলাহিন নাস, এই মানুষকে যে বিধান দেওয়া হবে সেই বিধান সেটাও হবে আল্লাহ। মানুষ এর মালিক আল্লাহ, এ মানুষকে প্রতিপালন করেন আল্লাহ। আর এই মানুষ চলবে কিভাবে সেই চলার পথের সন্ধান এবং চলার পথের বিধিবিধান এটাও দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর সূরা, সূরা গাফির তার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্ব বিল্লামিন, সকল প্রশংসা যে আল্লাহর জন্য, লাহুদ্দিন এই মানুষের উপরে সর্বভৌম ক্ষমতাও সেই আল্লাহর। দিন মানে সার্বভৌমত্ব, লাহুদ্দিন। মানুষের উপরের এই সার্বভৌমত্ব, এটা কোনো মানুষের নয়, কোনো দেশের নয়, কোনো জনগোষ্ঠীর নয়, লাহুদ্দিন সার্বভৌম ক্ষমতার মালিক সেই আল্লাহ। তিনি সর্বভৌম ক্ষমতার মালিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহর সকল প্রশংসা করা হয় সেই প্রশংসিত আল্লাহই হচ্ছে সার্বভৌম ক্ষমতা। কিন্তু আজকে যদি আমরা কেবলমাত্র রবের এই চারটি কথার বিশ্লেষণে দেখতে শুরু করি, তাহলে আমরা দেখতে পাব আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কিন্তু ফাঁকে ফাঁকে আরো আবার কিছু করে। ক্ষুদ্র দৃষ্টান্ত দেওয়া যায়, অনেক মহিলাদের সন্তান হয় আর কারো আবার হয় না, কারো দেরিতে হয়, কারো আবার মোটেই হয় না। সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত এটা বাংলাদেশে। এই বন্ধা মেয়েদের বা যাদের সাময়িকভাবে সন্তান হচ্ছে না, তারা সন্তান পাওয়ার জন্যে ঘরে যতই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকাডাকি করুক, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যতই পড়াপড়ি করুক, কিন্তু তাদের তাতে মন ভরে না এবং বিশ্বাস সমাপ্ত হয় না। এরা কেউ কোন মাজারে চলে যায়, বিশ্বাস করে এই মাজারে যিনি শুয়ে আছেন, সন্তান যদি দিতে চান তাহলে তিনি দিতে পারেন। এই যে মাজারের কাছে গেল, নাম তাকে মাজার দিল, কিন্তু তাকেই রব বানানো হল। নাম অন্য যাই কিছু দিক, কিন্তু বানানো হল তাকে রব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথটি আমাকে দাও, এই দোয়া তো করছি। আর ওই সিরাতে মুস্তাকিমের অর্থই ছিল ইন্নাল্লাহা হুয়া রব্বি ওয়া রব্বুকুম, ওই আল্লাহই ছিলেন আমার প্রভু, এই সন্তান দেওয়ার একমাত্র মালিক। কিন্তু আমরা সমাজে দেখতে পাই এই সন্তানের মালিক অনেক সময় আল্লাহকে বাদ দিয়ে কেউ কবরকে, কেউ পীর সাহেবকে মানতে শুরু করেন। আরো আশ্চর্যের বিষয়, যে সকল আলেমদেরকে আমরা বড় বড় আলেম মনে করি, এ সমাজের খ্যাতনামা মুহাদ্দিস এবং মুফাসসির মনে করি, তাদের আকীদাটাও একটু দেখুন। কেতাবের নাম বেহেশতে জিয়র, এর মধ্যে ঝাড়ফুকের একটা অধ্যায় আছে, এর মধ্যে বহু তাবিজ পাবেন। উম্মুস সিবিয়ান, তার মানে হল খারাপ জেন। এদের থেকে রক্ষা যদি পেতে চান তাহলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এইতে লিখে ওর গলায় বাঁধেন, কোন জেন ভূত ওকে আর ক্ষতি করতে পারবে না। অথচ এই নামাজের মধ্যে তারাও পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইন্নাল্লাহা হুয়া রব্বি ওয়া রব্বুকুম, ওই আল্লাহই রব, তিনি রব্বুল আলামিন। কার থেকে কিভাবে কাকে রক্ষা করতে হবে এ দায়িত্ব আল্লাহর। অলৌকিকভাবে তাকে সাহায্য করবে এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরযি ওয়া লা ফিস সামা, এই দোয়াটা তাকে রক্ষা করবে। কিভাবে? এই দোয়াটা দরজা বন্ধ করতে পারে না, এই দোয়া দারোয়ান হিসেবে দাঁড়িয়ে বন্দুক হাতে রেখে পাহারা দিতে পারে না, এ তো দেখি না, তবু তাকে রক্ষা করবে, রক্ষা করবে অদৃশ্য উপায়। আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্য উপায়ে সাহায্য করেন, রক্ষা করেন, প্রতিপালন করেন, এই দোয়াটাও অদৃশ্য উপায়ে এই ধরন প্রতিপালন করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই সাধারণ লোকেদের এটা বিশ্বাস নয়, এটা এ সমাজে মাওলানা থানভী সাহেবের মতো যিনি শত শত কিতাব লিখেছেন তারও বিশ্বাস যে এই দোয়াটা এই জেনের হাত থেকে রক্ষা করতে পারে। শুধু তাই না, এখানে দেখবেন যে সকল মহিলাদের ছেলে পেলে হয় না তার জন্য সুন্দর একটা তদবীর আছে, লবঙ্গ নেবেন, এই সুরা পড়বেন আর ওতে ফুঁক দেবেন, এই রকমের ৪০টা লবঙ্গ এই সুরা আর আয়াত পড়ে যদি ফুঁক দেন আর ৪০ দিন এই মহিলাকে খাওয়ান তাহলে তার পেটে সন্তান আসবে। ওই অশিক্ষিত মহিলারা মাজারে গিয়েছিল আর শিক্ষিত হুজুররা এবার তাবিজে যান, তদবিরে যান। তাহলে সন্তান দাতা যেমন আল্লাহ, সন্তান দাতা তেমন তদবির, তেমন এই দোয়া, ঝাড় ফুঁক আর তাবিজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিম কি? ইন্নাল্লাহ হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম, ওই আল্লাহকে রব বলে বিশ্বাস করা। সন্তান যদি হওয়ার হয় সেটা আল্লাহই দেবেন, আর না হওয়ার যদি হয় পৃথিবীর কোন শক্তি সন্তান দিতে পারে না, এটা বিশ্বাস করার নামই আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে বিশ্বাস করা, আর এই বিশ্বাস করার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ঠিক এভাবে অনেকে রাব্বুল আলামিন বহুবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বহু বলেন, কিন্তু পালনকর্তা আবার সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়েও অন্য কাউকে বিশ্বাস করেন। কেউ ওই মাজারকে বিশ্বাস করেন তিনি মহিলার গর্ভে সন্তান সৃষ্টি করতে পারেন, কেউ আবার দোয়া তাবিজকে বিশ্বাস করেন সন্তান সৃষ্টি করতে পারেন। রক্ষণাবেক্ষণ আল্লাহ করেন, এখানে তাবিজ তোমারও রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ ২৮ নম্বর সূরা ৬৬ নম্বর আয়াতের সাদ করেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরযি ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবার মালিক আল্লাহ। সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা প্রথম দিকে বলেন, ওয়ামা তাহতাস সারা, এই মাটির গভীরেও যা কিছু আছে সবই আল্লাহ। বিশ্বাস করে যে সব এর মালিক আল্লাহ, আবার দিতে পারে, দিতে পারেন, ইচ্ছা করলে দিতে পারেন। মুসলমান সমাজের এক দল লোকের এও বিশ্বাস আছে যে গায়রুল্লাহ দিতে পারে। এরা বিশ্বাস করে এই পৃথিবীতে মক্কা হচ্ছে একটা মার্কাজ, একটা কেন্দ্র, সেইখানে বসে আছেন কুতুবুল আকতাব এক ব্যক্তি, তিনি হচ্ছেন কুতুব, ছোট কাপ দিয়ে না বড় কাপ দিয়ে, কাপ বেতে কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সকল দায়িত্ব এই কুতুবের উপরে দিয়ে দিয়েছে। এই রকমের এরপরে রয়েছে কিছু লোক যাদেরকে বলা হয় আবদাল, মরে গেছেন, জীবিত কিন্তু কেউ নেই, মরে যাওয়ার পর এরা আল্লাহর এই দুনিয়া সামাল দিচ্ছে। তো প্রত্যেক ৪০ জন আবদাল মিলে একজনকে কুতুব বানিয়ে দেয়, আর দুনিয়ার সকল কুতুবরা আবার বড় কুতুব বানায়। এই কুতুবের ইনি হচ্ছেন কুতুবুল আকতাব। বাংলাদেশে একজন কুতুবের নাম শোনা যায়, আপনারা বিভিন্ন বই পুস্তক পড়ে দেখবেন লেখা আছে আল্লাহর কুতুব শুয়ে আছেন চরমোনার গ্রামে, গানও আছে ফরিদপুরের কুতুব ফরিদপুরে তিনি এখন হাত পা নাড়াচাড়া করছেন, এর সব কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন এদের বিশ্বাস যে এই কুতুবদের কাছে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে খালাস হয়ে আছেন। এখন এই কুতুবদেরকে যদি রাজি করা যায় তাহলে মকসুদ হাসিল হয়। এই জন্য কোন কুতুব গরু চায় বেশি, এই জন্য গরুর ভিড় সেখানে বেশি হয়, বহু গরু যায় গরু পীর। আবার কোন কুতুব আছেন জেকের জোরে জোরে করলে তিনি সন্তুষ্ট হন, তাই জেকের করতে করতে কেউ গাছে ওঠে কেউ পুকুরে ঝাঁপ দেয়, তিনি এক কুতুব। এই কোনায় কোনায় কুতুব আছেন, এদেরকে যদি রাজি করা যায় তাহলে মকসুদ হাসিল হয়। এই ধরনের একটি বিশ্বাস, যারা তাসউফপন্থী যারা পীরপন্থী তাদের ভিতরে বিরাজ করছে। আল্লাহকে রব্বুল আলামিন এরাও প্রতি বক্ত নামাজে বলছে, কিন্তু এরা আবার এই কুতুবদের কাছে যাচ্ছে এবং ভাবছে যে এদের কাছেও কিছু আছে, উনি সন্তুষ্ট হলে দিতে পারেন। ল্যাংটা হয়ে লোকটা হেঁটে যায়, কিন্তু একদল বলে যে ওর ভিতরে মাল আছে, সবকিছু বের করে দিয়েছে এখনো ভিতরে আছে। এই যে বোঝেন, স্বাভাবিক ভাবে বলে যে আল্লাহর বুজুর ওনার ভিতরে কি আছে কে জানে, এই যে ভিতরে আছে, এই ভিতরে আছে থাকার যে ধ্যান ও ধারণা, এটা ওই ব্যক্তিকে রব বানিয়ে ফেলেছে। কিচ্ছুই ভিতরে নাই, আল্লাহর নবীর ভিতরে কিছুই থাকত না, সব প্রকাশ সব প্রকাশিত থাকত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটের ভিতরে কিছু নাই, সব প্রকাশিত থাকত, সকলে জানত। এভাবে আজ এই সমাজে আল্লাহকে রব বলে বিশ্বাস করার পর আবার বিশ্বাস করে ওনার ভিতরে জানি কিছু আছে। এই ভিতরে কিছু আছে বলে বিশ্বাস করাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তাকে রুবুবিয়তে শরীক করা। যেমন আমরা বলি, যেমন আমাদের বিশ্বাস যে উপস্থিত ক্ষেত্রে আমরা এটা আমাদের জন্য খারাপই দেখছি, কিন্তু নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের কোন উপকার আমাদের জন্য নিহিত আছে, বিশ্বাস করি না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বলে ফেললেন একটি ব্যক্তির প্রশ্নের জবাবে বা কথার জবাবে যে আমি এই জামানার সবচেয়ে বড় বিদ্বান। ঘটনাটি পুরোপুরি সূরা আল কাহাফে পাবেন, আমি আংশিক দৃষ্টান্ত স্বরূপ বলছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি কথাটা ঠিক বলো নাই। তো বললেন, হে আল্লাহ, আমি নবী, নবী তো জামানার সবচেয়ে বড় আলেম হয়, তাই বলেছিলাম, এটা একটি কিয়াস করে বলেছি, কিয়াস করা নবীদের জন্য জায়েজ নাই, তাই তো ধরা খেলেন। তিনি ভেবেছিলেন এ জামানার আমি নবী, তাহলে আমি সবচেয়ে বড় আলেম, এই সবচেয়ে বড় আলেম কথা যে তিনি কিয়াস করে বলেছেন এটাই তিনি ভুল করেছেন, আল্লাহ তার এই কিয়াসকে ভুল প্রমাণ করলেন, বললেন যে না, তোমার চাইতে বড় একজন আলেম আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু আসসালাম বললেন, হে আল্লাহ, যদি বড় আলেম থেকে থাকে তা আমারও তার কাছে কিছু জানার আছে, তিনি যখন আমার চাইতে বড় আলেম তার কাছেও আমার কিছু জানতে হবে, হে আল্লাহ তুমি বলে দাও এই লোকটাকে পাবো কোথায়। মজমাল বাহরাইন, দুটো নদীর যেখানে মিলন হয়েছে সেইখানে পাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু আসসালাম বললেন, আল্লাহ, এই পৃথিবীতে দুই নদী মিলে গেছে এর অভাব নাই, এতে তালাশ করতে করতে তো আমার জিন্দগি শেষ, পাওয়া যাবে না তাকে, আর একটু সহজ করে বলে দাও। তো বললেন যে হ্যাঁ, এই লোকটিকে তালাশ করার জন্য বাড়ি থেকে যখন বের হবে তখন মাছ ভেজে সঙ্গে নিয়ে রওনা করবে, অন্যান্য খাবারের সঙ্গে ভাজা মাছও থাকবে। তারপর তো দেখবে এক জায়গায় এই ভাজা মাছ তাজা হয়ে নদীতে নেমে গেছে। বিহাল্লাহ তারপরে বলো ওই জায়গায় পাবে, আর তারপর নাই, ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে তুমি তাকে পাবে। এটা একটা সহজ হলো, এই ভাজা মাছ নিয়ে তিনি চললেন। তার সঙ্গে ছিলেন এক যুবক, ইবনে কাসির তার নাম বলেছে ইউশা ইবনে নুন, হতেও পারে, কিন্তু কোরআন মজিদে আছে এক যুবক তার সঙ্গী ছিলেন। সঙ্গীকে বলে দিয়েছে শোনো, কখন কোন দিকে আমি যাই, পেশাব পায়খানা ইত্যাদি এদিক সেদিক যেতে পারি তো, এইগুলো রেখে, তো এর ভিতরে ভাজা মাছ থাকলো, এ মাছ তাজা হয়ে নদীতে নেমে যাবে, যেখানে মনে রাখবে সেইখানেই হচ্ছে আমাদের আসল ওই লোকটাকে পাওয়া যাবে। প্রভু ওই শয়তান ভুলিয়ে দিল ব্যাপারটা। বেশ খানিকটা দূর এগিয়ে যাওয়ার পর বললেন হুজুর কাজ হয়ে গেছে। বলে কি? বলে ওই ভাজা মাছ তাজা হয়ে অমুক জায়গায় পড়েছিল, আমার তো মনে নাই, বলতে শয়তান এই কাজটা করেছে যাতে করে আপনাকে আমাকে ভুলিয়ে দিতে পারে। বলে শিগগির চলো। যে দেখেন এক ব্যক্তি সেখানে দাঁড়ানো, বলছেন ভাই আপনি সেই লোক? বলে কি ব্যাপার? বলে আমি আপনার সঙ্গে থাকব আর আমার কিছু শিক্ষার দরকার আছে। লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি যা করি তা দেখে তুমি সহ্য করতে পারবে না, আমার সাথে থাকতেও পারবে না, কোনো প্রশ্ন করা যাবে না, তবে আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দেব, আমার বুঝিয়ে দেওয়ার আগে কোনো কথা বলা যাবে না। বলে না আমি বলবো না। বলে আসো। দুই এতিম নৌকা চালাচ্ছে, সেই নৌকায় উঠে নদীর উপরে চলে গেলেন। হুজুর নৌকো টেনে কুলে তুলে এক কুড়াল দিয়ে সেই নৌকাটাকে সাদা করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন করলেন কি? বলে কেন? বলে এই দুই এতিম বাচ্চা এইটাই হচ্ছে তাদের ভরণ পোষণের একমাত্র উপায়, এরা আমাদেরকে পার করে দিল আর আপনি এই নৌকাটাকেই সাদা করে দিলেন। বলে মূসা বলেছিলাম না যে আমার সঙ্গে তুমি থাকতে পারবে না, কথায় কথায় তোমার প্রশ্ন উঠবে, আমার বলার আগে তুমি আমার সঙ্গে কথা বলতে শুরু করে দেবে, এই প্রশ্ন করতে শুরু করে দেবে। বলে হুজুর মাফ চাই আর বলবো না। তাহলে এই যে নৌকাটা সাদা করা হলো, এর পিছনে একটি কল্যাণ নিহিত ছিল, সেইটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উপরি উপরে দেখে অনুমান করতে পারেন না। এই বোঝার যাকে খিজির বলা হয়, যখন বুঝালেন তখন বললেন মুসা এই ইতিমের নৌকাটা আমি জানি, কিন্তু এপারের এই বাদশাহ আজকে ঘোষণা দিয়েছে যে ওই পার যুদ্ধের জন্য আমাকে যেতে হবে, ওই পার দখল করতে হবে, অতএব এই নদীতে যত নৌকা আছে সব সিজ করো, কোন নৌকা আর নৌকার মালিককে দেওয়া যাবে না। তো বোঝেন তো, এই বাদশারা যদি একবার সিজ করে সব নৌকো নিয়ে যায়, কবে যুদ্ধ হবে, কবে যুদ্ধ শেষ হবে, এরপরে কেউ পাবে আর কেউ পাবে না, ততদিন পর্যন্ত এই এতিমরা করবে কি? তাই টেনে উঠে একটু খুঁতো করে দিলাম, ওই এতিমরা ওটা সেরে নিতে পারবে, গোটা নৌকাটাই ওই বাদশার পেটে চলে যাবে না। এবার বুঝছেন? বলে হুজুর বুঝলাম। বলে আগে তো চেঁচাই ছিলেন খুব, ঠিক এই যে কথাগুলো আছে এর পেছনে একটি কল্যাণ নিহিত আছে, সেই কল্যাণটা আমরা বুঝি না। এক গ্রামবাসী সেখানে গিয়ে তিনজন বললেন যে আমাদেরকে একটু থাকতে জায়গা দাও, ওই রাত্রে আমরা থাকবো, সকালবেলায় চলে যাবো, তোমাদেরকে তোমাদের কাছে খেতে চাই না, শুধু রাত্রে একটু থাকতে দাও। বলে না এই গ্রামে কোনো মেহমানদেরকে জায়গা দেওয়া হয় না, মেহমান যারা আসে সব চুরি করে নিয়ে যায়, আমরা কোনো মেহমান জায়গা দেই না। নিষ্ফল হয়ে যখন খিজির ওই দুই সঙ্গীকে নিয়ে আসতে লাগলেন, তখন এই গ্রামবাসী ঘেরা ছিল দেয়াল দিয়ে, এই দেয়ালের মধ্যে এই গ্রামটা ছিল, বিরাট পাঁচালি ছিল, এক জায়গায় এই দেয়াল পড়ে যাচ্ছে, খেজের তিনি হাত দিয়ে দেয়ালটাকে সুন্দর করে দিলেন, খাড়া করে দিলেন এই দেয়ার জন্য ভেঙে না যায়। বলে যে করলেন কি, ওরা আমাদের ঝাঁটা মেরে তাড়িয়ে দিল আর আপনি তাদের দেয়াল মেরামত করতেছেন। বলে বলছিলাম না যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না? বলে না, আর জিজ্ঞাসা করব না। শেষ পরে যখন বললেন, শোনো, এই গ্রামের লোকেরা খেয়ানত করে, আমানতদার না, আমি যেখানে মেরামত করেছি ওখানে দুই এতিমের মাল রক্ষিত আছে আর এতিমদের জানা নাই, একদিন এতিমরা জানবে। দেয়াল যদি সরে যায় গ্রামবাসীর ওইখান থেকে ওদের এই স্বর্ণ মুদ্রগুলো বা রৌপ্য মুদ্রগুলো নিয়ে নিজেরাই ভাগ করে নেবে, এই এতিমরা যেদিন জানবে সেদিন এখানে আর কিছুই পাবে না। তাই আবার মেরামত করে দিলাম, এতিমরা যেদিন সংবাদ পাবে সেই দিন এইখানে খুঁড়ে এখান থেকে ওটা নিয়ে যেতে পারবে, বুঝলে তো? বলে হুজুর এবার তো বুঝিস। খেলছে ছেলেরা একটি ছেলেকে ধরে একদম খুন করে ফেললেন। বলে এবার আর বলে করলেনটা কি, মাসুম বাচ্চাকে খুন করলেন? বলে শোনো, এই মাসুম বাচ্চা বড় হবার পর তার পিতা মাতাকে বাধ্য করবে কাফের হওয়ার জন্য, যাতে করে বড় হয়ে ওই পিতা মাতাকে কাফের বানাতে না পারে, সেই জন্য আমি একে খুন করেছি। এই এই বাচ্চা সেও কুফরির হাত থেকে রক্ষা পেল, জিত মাসুম এখনো সে কাফের হয় নাই আর পিতা মাতা বেঁচে গেল, জিতু এই ছেলের জন্য এখন আমি মেরে ফেললাম, বড় হয়ে একে এ আর পিতা মাতাকে কাফের বানাতে পারবে না। তো তিনটি লোককে আমি ইমানদার রাখার চেষ্টা করলাম, এটাই আমার চেষ্টা। বলে হুজুর ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। তাহলে প্রত্যেকটি ঘটনার পেছনে কিছু কল্যাণ নিহিত থাকে। এই সবগুলো করালেন কে? ওই খেজেরকে জ্ঞান দিয়েছিলেন আল্লাহ। এ জ্ঞান খেজেরের নিজের নয়, আল্লাহর জ্ঞানী, জ্ঞানী হয়ে এই ভবিষ্যতের ব্যাপারগুলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখিয়েছে। এখানে খেজেরের নিজস্ব কোনো কৃতিত্ব নেই, এই কৃতিত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এভাবে খেজের না হোক, আমাদের মাঝে অনেক কাজ অনেক কিছু এমন ঘটে যায় যেটা আমরা পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছু তোমরা ভালোবাসো, অনেক কাজ তোমরা ভালোবাসো, অনেক বিষয় তোমরা ভালোবাসো, ওয়া শাররুল লাকুম, এটা কিন্তু তোমাদের জন্য অকল্যাণ। উপস্থিত ভালোটা দেখেই তোমাদের ভালো লাগে, কিন্তু এর পেছনে যে মন্দ নিহিত আছে এটা তোমরা জানো না। তাই আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের দেখা অনেক কল্যাণ থেকে বঞ্চিত করি। তোমাদেরই কল্যাণের জন্য, তোমরা যাকে কল্যাণ বোঝো তার থেকে তোমাদেরকে বঞ্চিত করি, এজন্যে যাতে করে তোমরা কল্যাণ পেতে পারো। وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ। অনেক জিনিস তোমরা অকল্যাণ এবং খারাপ মনে করো, وَهُوَ خَيْرٌ لَّكُمْ, আর এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণ। এটা হয় কেন? وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। وَاللَّهُ يَعْلَمُ, আগে পিছে আর বর্তমান জানেন কে? আল্লাহ। وَاللَّهُ يَعْلَمُ, আল্লাহ জানেন। وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ, তোমরা জানো না। তো এখন থেকে তিন দিন পরে কি হবে তা তোমরা জানো না, কিন্তু ওই দিনের মতো তোমরা মনে করে এটা ভালোই ছিল। এভাবে কারো কোন কথাও কাজের মধ্যে কল্যাণ আছে, কিছু আছে, এটা বিশ্বাস করার নামই হচ্ছে সেই ব্যক্তিকে রব বলে বিশ্বাস করা। এ লোকটার বাহ্যিক যা দেখা যায় এবং যা দেখা যায় না, দেখে এর পেছনে কি আছে, এ ধরনের কিছু বিশ্বাস করার নামই হচ্ছে ওই ব্যক্তিকে রব বলে মেনে নেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব এই প্রচ্ছন্ন ভাবে এই প্রকাশের গোপনে কিছু আছে, এটা বিশ্বাস করার নামই হচ্ছে রুবুবিয়াত। অতএব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কার্যকলাপের পেছনে বান্দাদের জন্য কল্যাণ নিহিত আছে এটা বিশ্বাস করার নাম আল্লাহকে রব বলে বিশ্বাস করা, আর এই বিশ্বাসের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালাহু দ্বীনু ওয়াসিবা। সূরা জুমার প্রথম কিছুটা কয়েকটা আয়াতের পরেই আল্লাহ বলেন, আসমান জমিনের এই সার্বভৌম ক্ষমতা আমার, ওয়ালাউদ্দিন ওয়াসিবা, মানুষ যে আইন মেনে চলবে সেই আইন তৈরি করার কোন অধিকার মানুষের নাই, ওয়ালাউদ্দিন ওয়াসিবা, মানুষ মেনে চলবে যে আইন সে আইন কেবলমাত্র আল্লাহ, আইনের মালিকানা একমাত্র আল্লাহকে দেওয়ার অর্থই হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা। আইন তৈরি করার অধিকার যদি পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়, মানুষদেরকে দেওয়া হয়, কোন গোষ্ঠীকে দেওয়া হয়, কোন দলকে দেওয়া হয়, তাহলে তাকে রব বানানো হয়। আইন তৈরি করার একমাত্র ক্ষমতা আল্লাহ তারই আছে, আর তিনি যে আইন দিয়েছেন কোরআন ও সুন্নার ভিতরে সেইটাই একমাত্র মানুষের জন্য আইন ও বিধান, এটা বিশ্বাস করার নামই হচ্ছে ওই আল্লাহকে রব বলে বিশ্বাস করা। আমরা আল্লাহকে রব বলে বিশ্বাস করছি আর তার কাছে হেদিনাস সিরাতাল মুস্তাকিম বলে দোয়া করছি, কিন্তু মানুষকেও আবার আইনের ক্ষমতাবান, আইন তৈরি করার মালিক আমরা বিশ্বাস করছি, জাতীয় সংসদ, জাতীয় পরিষদ, প্রেসিডেন্ট এবং এ ধরনের আরো অনেক আইন সংস্থাকে আমরা বিশ্বাস করছি, অথচ প্রতিদিন বলছি হেদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের প্রথম কথা ছিল ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহকে আমরা আমাদের রব বলে বিশ্বাস করব। এই বিশ্বাস করার অর্থই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এ হচ্ছে প্রথম অংশ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহু, ওই আল্লাহর ইবাদত করো। ইবাদতের দুটো অর্থ, ইবাদতের একটা অর্থ হচ্ছে পূজা উপাসনা করা, আর ইবাদতের একটা অর্থ হচ্ছে আনুগত্য করা। কারো কথা মানার নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই অর্থেই কেবলমাত্র আল্লাহকে মানতে বলেছেন, সেইভাবে আল্লাহকে মানার নামই হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন কেবল তারই জিকির করতে বলেছেন। আমাদের সমাজে জিকির প্রচলন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে করতে কিছুক্ষণ পরে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকিরে আছে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জিকির নয়, জিকির কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে গিয়ে মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করা, এ জিকির শিরক। অথচ সমাজে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে করতে পাঁচবার দশবার ২০বার পরে আবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলকে জিকিরে একসঙ্গে মাবুদ বানিয়ে দিয়েছে। লা ইলাহা আফযালুয যিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মিশকাত শরীফের ভিতরে আল্লাহর জিকির এবং তসবির অধ্যায় আছে, তার দ্বিতীয় ফসলে পাবেন। সবচেয়ে উত্তম জিকিরের ভিতরে একটি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মিশকাত খুলে দেখুন, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেলানো নাই, লা ইলাহা ইল্লাল্লাহই একমাত্র জিকির। ঠিক এভাবে তাই না, ওই আজমির থেকে একরকমের বই সাপ্লাই দেয়া হয়, তার মধ্যে দেখবেন খাজার জিকির আছে, ইয়া খাজা এতবার, অমুক খাজা এতবার, অমুক এতবার, নাউযু বিল্লাহি মিন যালিক। এই জিকির করা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা। এই নামাজের মধ্যেও আমরা শরীক করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম আদর্শই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমাদেরকে নামাজ শিক্ষা দিবেন, রোজা শিক্ষা দিবেন, হজ শিক্ষা দিবেন, সবকিছুর শিক্ষক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন তার চাইতে কম বেশি করে নামাজ পড়ছি। তাহলে এখানে এই নামাজ আর ইবাদতের মধ্যে আমরা শরীক করছি কাকে? মদিনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, ওই নামাজ শিক্ষা দিয়েছেন আল্লাহ জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে, যাও তুমি আমার নবীকে নামাজ শিক্ষা দিয়ে আসো। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজ পড়েছেন, আল্লাহর নবী সেই নামাজ শিক্ষা করেছেন, এই শিক্ষক স্বয়ং আল্লাহ, মাধ্যম হলেন জিব্রাইল। ওই মদিনার নামাজ একরকম আর বাইতুল মোকাররমের নামাজ আবার আর এক রকম। বাইতুল মোকাররমের নামাজ অথবা আমাদের এই খুলনাতেও কেন্দ্রীয় মসজিদ হয়েছে তার নামাজের সঙ্গে মদিনার নামাজের এই কোরআন আর হাদিসকে অনুসরণ করাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। এই অনুসরণ করার নাম হচ্ছে ইবাদত। পূজা উপাসনা করা যেমন ইবাদত, তেমন আল্লাহর কথাকে মেনে চলার নাম ইবাদত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলার নাম ইবাদত। কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বাদ দিয়েও দিনের ক্ষেত্রে আমরা মানুষের কথা মেনে চলি। এই মানুষের দিকেও যাওয়া যাবে না আর ওই দিকেও যাওয়া যাবে না, ওটা হচ্ছে আল্লাহর দেওয়া সীমা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দেওয়ার পর হালাল আর হারামের সীমা দেন নাই, একটা হালালের সীমা আর একটা হারামের সীমা। ওই যে সিরাতে মুস্তাকিম হলো ইসলাম, একদিকে হালালের সীমা আর একদিকে হারামের সীমা। আর যে ব্যক্তি প্রথমে ডাকছিল যে সোজা চলে আসো, ওই দায়ী হল কোরআন। কোরআন প্রতিদিন ডাকছে যে সোজা চলে আসো, সোজা চলে আসো, সোজা চলে আসো। আর এর পেছনে যে লোকটি ডাকছিল ওটা হচ্ছে তোমাদের বিবেক। হে বান্দা, এই কোরআন নাজিল করার পর আমি তোমাদেরকে বিবেক শূন্য করি নাই। কোরআন যেমন দিয়েছি তোমাদেরকে বিবেক দিয়েছি, এই বিবেক আর কোরআন যখন এক করবে তখন ভালো কোনটা আর মন্দ কোনটা বুঝতে পারবে। কেবলমাত্র বিবেক খরচ করে যদি সত্যকে জানতে চাও জানতে পারবে না। অতএব এই বিবেককে কোরআনের সঙ্গে মিলিয়ে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো, এই হচ্ছে ওয়াইজুল্লাহ। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাতে মুস্তাকিম বুঝালেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم فخط خطا وخط خطوتين عن يمينه وخط خطوتين عن يساري ثم وضع يده في الخط الاوسط فقال هذا سبيل الله ثم تلا هذه الآية وان هذا صراطي مستقيما ابن ماجه 3 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আছে, যেহেতু তরজমা হয় নাই। অনুরূপ একটি হাদিস মিশকাত শরীফের প্রথম খণ্ড 158 নম্বর হাদিসে পাবেন। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে ডেকে একটি সরল রেখা অঙ্কন করেন, ওই সরল রেখা দেখিয়ে বলেন হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর পথ। ওই রেখার ডান দিকে দুইটি আর বাম দিকে দুইটি, মোট চারটি আরো পথ আরো রেখা অঙ্কন করলেন, আগে করলেন একটা, এই একটার ডান দিকে দুইটা আর বাম দিকে দুইটা, মোট রেখা হলো কয়টা? পাঁচটা। এরপরে যে রেখাটি প্রথম অঙ্কন করেছিলেন তার উপরে হাত রেখে বললেন হাজা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পথ, আর ডান দিকের ওই দুটো পথ, বাম দিকের ওই দুটো পথ, এর কোনটাই আল্লাহর পথ নয়। কিন্তু আজকে আমরা তরিকা দেখি কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা না, আল্লাহর তরিকা একটা মুহাম্মাদিয়া, আবার একদিকে চিশতিয়া কাদিরিয়া চিশতিয়া, আবার আর একদিকে দেখি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। তাহলে এই পীর সাহেবদের তরিকাও চারটা আর আল্লাহ নবীর তরিকা একটা। এই যে তরিকাগুলোর মধ্যে কি হচ্ছে এবং হচ্ছে না, সেরাতে মুস্তাকিম কোন কাদরিয়া তরিকা সেরাতে মুস্তাকিম নয়, কোন চিশতিয়া তরিকা সেরাতে মুস্তাকিম নয়, কোন নকশবন্দিয়া তরিকা সেরাতে মুস্তাকিম নয়, কোন মুজাদ্দিদিয়া তরিকা সেরাতে মুস্তাকিম নয়, একমাত্র কোরআন আর হাদিসই হচ্ছে সেরাতে মুস্তাকিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এইটাই হচ্ছে আমার সেরাতে মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউ সুবুল, আশেপাশের কোন পথ যদি তোমরা ধরো পথভ্রষ্ট হয়ে যাবে। এই ভ্রষ্টতা থেকে যেমন আমরা বেঁচে থাকতে চাই, দুনিয়ার মানুষকে এই ভ্রষ্টতার হাত থেকে আমরা রেহাই দিতে চাই, তাদেরকে রক্ষা করতে চাই, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালা, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون.